رحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا آلوچنا করছিলাম মজলিসের কথা, যে মজলিসে আমরা বসছি, কত কষ্ট করে আসছি, কত ধৈর্য সহকারে বসছি, তাতে কিছু লাভ হোক চাই না হোক, তাতে কিছু শিখতে পারি চাই না পারি, শোনার পরে যা শুনলাম তা মানি বা না মানি, আমার যেটুকু লাভ হবে সেটা হচ্ছে পড়ে পাওয়া টাকা চোদ্দ আনাই লাভ, তাই না? লাভটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আপনার যে নিয়তি হোক, এখানে বসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আমরা আল্লাহর ক্ষমা পাব, এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। এখন প্রশ্ন হল, বসবেন কোন জায়গায়? যে জায়গার কথা বলা হল সেটা হল কোন জায়গা? আল্লাহর জিক্রের মজলিস। আর যদি আল্লাহর জিক্রের মজলিস ছাড়া অন্য কোথাও বসতে চান, তাহলে কোথায় বসবেন, কার সাথে বসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাজুল আলা দীনে খালিলে ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। মানুষ যার সাথে ওঠা বসা করবে, সে অবশ্যই তার দ্বারা কিছু না কিছু প্রভাবান্বিত হবে। আপনারা জানেন, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি পানিতে ছেড়ে দেন, ভাসবে? কখন ভাসবে? যদি কাঠের সঙ্গে আটা থাকে, পিটানো থাকে, তাহলে কাঠ ভাসলেও লোহা ভাসবে, সঙ্গ দোষে লোহা ভাসে। সুতরাং প্রভাবান্বিত হবেই। একটা ভালো আলু আছে, পচা আলু পাশে আছে, পচা আলুটা ভালো হয়ে যাবে নাকি ভালো আলুটা পচা হয়ে যাবে? ভালো আলুটাই নষ্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো সেই জন্যই কারো কাছে বসার আগে জেনে নেওয়া উচিত সে ভালো লোক না মন্দ লোক। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের অনুসারী হয়। তার বন্ধুর যে দিন, যে আকিদা, যে বিশ্বাস, সাধারণত বন্ধু ওই রকমই হয় যে রকম প্রকৃতির বন্ধু সে। আপনি দেখবেন কোন ব্যভিচারীর বন্ধু কোন ভালো লোক হতে পারে না। এমনিতে আপনারা জানেন যে ব্যভিচারী নিকে ব্যভিচারী ছাড়া অন্য কেউ বিয়ে করতে চাইবে? ওই শ্রেণীরই মানুষরা, যে শ্রেণীর প্রকৃতি সেই শ্রেণীর প্রকৃতিকে পছন্দ করবে। আর এ কথাও আপনারা জানেন যে কোন একটা মিল থাকলে দেখবেন তাদের সঙ্গে ওঠা বসা হচ্ছে। আমরা সৌদি আরবে আছি, কোন কোন জায়গাতে দেখবেন যেখানে বাঙালি আছে, বাঙালি বাঙালি ওঠা বসা করছে, যেখানে বাঙালি নেই, কার সাথে? হিন্দির সাথে, কেননা একটু কাছে। আবার হিন্দির মধ্যে বহু রকমের আছে, কেরালা আছে, তামিল আছে, বহু রকমের আছে। তার মধ্যে আমরা কোন ভাষাভাষীর সঙ্গে মেলামেশা করি? যে ভাষার সঙ্গে আমাদের হ্যাঁ মিল আছে, তাহলে পশ্চিম বাংলার লোক। আর পশ্চিম বাংলা যদি না হয় কেউ, তাহলে হিন্দি, যে হিন্দি বলে অথবা উর্দু বলে, কারণ এটা বাংলার কাছাকাছি। এইভাবেই একটা না একটা সম্পর্ক থাকার, টার্ম থাকার কারণে মানুষ তার সঙ্গে ওঠা বসা করে। কবি বলছেন যে আমি দেখলাম, এমনি সাধারণত জানি যে কাক পায়রার সঙ্গে বসবে না, পায়রা পায়রার সাথে বসবে, কাক কাকের সাথে বসবে। কাকের ঝাঁক আলাদা, পায়রার ঝাঁক আলাদা, তারপর আপনার ওই যে কি বলে ঘুঘু পাখি, সব চড়ুই পাখি আলাদা, বকের আলাদা। তো হঠাৎ করে একদিন দেখছি একটা কাক আর একটা পায়রা একসাথে বসে আছে, আমি তো অবাক হয়ে গেলাম, এটা তো হতেই পারে না, কিভাবে কাক এবং পায়রা পাশাপাশি বসতে পারে? তো আমি অনেকক্ষণ ধরে খেয়াল করে দেখলাম, কিছুক্ষণ পরে যখন কাকটা চলতে লাগলো, তখন সে খোঁড়ায় খুঁড়িয়ে চলছে, খোঁড়া হয়ে গেছে কাকটা, আর সেই সঙ্গে পায়রাটাও, কবুতরটাও খোঁড়া। এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার কারণে দুজনের মধ্যে যে এক প্রকার সাদৃশ্য রয়েছে, তার জন্য ওরা আপোষে একসঙ্গে বসেছে। আপনি খেয়াল করে দেখেন আপনার বন্ধু কোন প্রকৃতির, আপনি কার বাসা আসা যাওয়া করেন, কে আপনার বন্ধু? আপনি যেমন ঠিক তেমন, আপনি তো মোতাবার সঙ্গে করবেন না, আপনি তো মোতাবা না হন, তাই না? আপনি যদি খারাপ হন তো খারাপের সঙ্গে, আর যদি মোতাওয়া হন তো সাধারণত আপনি পাপাচারীদের সাথে, দুষ্কৃতীদের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না, এটা স্বাভাবিক। আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফ ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফ। আল্লাহ তাআলা এই রূহগুলোকে এইভাবে সৃষ্টি করেছেন, যখন তারা আপসে পরিচিত হয়, সুপরিচিত হয়, যখন মিল থাকে তখন তাদের মধ্যে মিলন সৃষ্টি হয়, আর যখন গড়মিল থাকে, কোনোভাবেই মিল নেই, তখন কি সৃষ্টি হয়? ওই যে আপনার বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, বিক্ষিপ্ততা সৃষ্টি হয়, মানে তখন দূরত্ব সৃষ্টি হয়, তখন আর আপোষে বসাবসি হয় না, আপোষে বন্ধুত্ব ঘটে না। সুতরাং আপনি কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে বা কারো সঙ্গে ওঠা বসা করার আগে আপনি জেনে নেবেন যে কার সঙ্গে আপনি ওঠা বসা করতে চাচ্ছেন, যাচ্ছেন, সে আসলে আপনার উপযুক্ত কিনা, কিংবা আপনি তাকে প্রভাবান্বিত করবেন কিনা, করতে পারবেন কিনা, কিংবা আপনি তার দ্বারা প্রভাবান্বিত হবেন কিনা, এইভাবে আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে যে বন্ধুকে। এমনিতে আম কথা আছে, শুধু বন্ধুত্বই না, বন্ধুত্বের মতো সবচেয়ে নিবিড় বন্ধুত্ব কি? সবচেয়ে নিবিড় বন্ধুত্ব কাকে কিসে আছে? ভালোবাসা, ভালোবাসার মধ্যে ভালোবাসা, সবচেয়ে নিবিড় ভালোবাসা কোথায় আছে? স্ত্রী, স্ত্রীর সাথে। স্ত্রীর থেকে নিবিড় ভালোবাসা পাওয়া কার কেউ আছে? ভালোবাসা বলছি, বন্ধুত্বের ভালোবাসা বলছি, মা বাপ আলাদা কথা। স্ত্রী যখন আপনি চয়েস করবেন, স্ত্রী তো আপনার কাছে রেডি থাকে না, চয়েস করতে হয়, কি দেখে চয়েস করবেন? ও তো আছে, চারটে চয়েসের জিনিস আছে, হাদিসে বলে দেওয়া হয়েছে, এই এই দেখে তোমরা চয়েস করো বা চয়েস করা হয়, কিন্তু তোমরা কি দেখে চয়েস করো? দিনদারি দেখে, দিনদারি দেখে চয়েস করো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ সাধারণত তার বন্ধুর দিন ধর্মে হয়, সুতরাং তোমরা বন্ধুত্ব করার আগে, কারো সঙ্গে ওঠা বসা করার আগে দেখে নিও যে সে কি ধরনের, তাহলেই পড়ে, নচেত তুমি প্রভাবান্বিত হলে ক্ষতিগ্রস্ত হবে। সৎ সঙ্গে যায় খায় গুয় পান, অসৎ সঙ্গে যায় কাটায় দুটি কান, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ কথা আমরা বাংলাতেও জানি, আর এ হচ্ছে হাদিসের কথা, এ হচ্ছে হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তুসাহিবিল্লা মুমিনা, মুমিন ছাড়া কারো সঙ্গী হইও না। তুমি যদি মুমিন হও তবেই না বলা হচ্ছে, তুমি যদি মুমিন হও তো মুমিন ছাড়া আর কারো সঙ্গী হইও না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, তুমি যে খাবার খাওয়া মানুষকে, সেই খাবার যেন একজন পরেশগার লোক ছাড়া কেউ না খায়। তার মানে কি? হুজুর যদি পরেশগার না হয় তাকে খাওয়ানো হারাম তা বলছি না, এখানে উত্তম কথা বলা হচ্ছে। মানে উত্তমটা কি? উত্তমটা হলো তোমার খাবার একমাত্র কে খাবে? মোত্তাকি লোক, পরেশগার লোক, এটাই হচ্ছে উত্তম। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ সঙ্গী মানে কুসঙ্গী আর সুসঙ্গী, সৎসঙ্গী আর অসৎসঙ্গীর উদাহরণ দিয়ে বুঝলেন যে সৎসঙ্গী কেমন আর অসৎসঙ্গী কেমন, মানে প্রভাব বিস্তার করার পক্ষে কোনটা কি রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নামা মাসালুল জালিসি সালিহি ওয়া জালিসি সুই কা হামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। সৎসঙ্গী আর অসৎসঙ্গীর মানে উদাহরণ হল, উপমা হল আতর ব্যবসায়ী যে আতর বিক্রি করে বেড়ায়, দেখেছেন ফেরিওয়ালা আতরের ফেরি করে বেড়ায় মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ছোট্ট একটা বাক্স নিয়ে আতর বিক্রি করে বেড়ায়। আর অসৎসঙ্গী বা কুসঙ্গীর উদাহরণ হল কামার। কামার কাকে বলে? যে লোহা গরম করে, লোহা পিটিয়ে অস্ত্র বানায় বা বিভিন্ন আসবাব বানায়। তো সুসঙ্গী সৎসঙ্গী হল আতরওয়ালার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহজিয়াক ওয়া ইম্মা আন তাবদা আমিন। আতরওয়ালার কাছে তুমি হয় আতর কিনবে, আর না হয় কমসে কম টেস্ট করানোর জন্য এমনিতেই দেবে, তাই না? আতরওয়ালাদের নিয়মই হলো, দেখুন দেখুন দেখুন দেখুন আর দেখুন মানে এই নয় যে আপনার কাছে দান করছে, আসল উদ্দেশ্যটা কি, যে যদি লোভ হয়ে যায় তো আমার কাছ থেকে কিনবে। আমাদের দেশে বাসাও দেখেছেন কি আতর বিক্রি করবো, অবশ্য ধোকা দেয়, রোমালে লাগিয়ে এইভাবে ছড়িয়ে দেয়, কি সুন্দর সেন্ট। তারপর যখন কিনবেন, যেটা কিনবেন সেটাতে ওই সেন্ট নেই যে সেন্ট ও বিলাইল, ধোকাবাজি। হ্যাঁ, তো এই আতরওয়ালা যদি কমসে কম যদি তুমি নাও কেনো, তার পাশে বসলে কিছুক্ষণের জন্যও সুগন্ধি পাবে, কিংবা তোমার কানে কি বলে তুলোতে লাগিয়ে দিয়ে কানে ভরে দেয় অনেক সময়, তো সেটাও তো অন্তপক্ষে একদিন দুদিন সেই সেন্ট থাকবে। আতরওয়ালার পাশে বসলে তার উপমা হচ্ছে এই। আর না হয় তুমি কিনবে, পছন্দ হলো তা তুমি কেনো, আর কিনলে পরে সেই আতর দ্বারা তুমি উপকৃত হবে, সুগন্ধিত সুরভিত হবে। ওয়াইম্মা আনতাজিদা মিনহু রিহান তাইয়েবা, যদি নাও কেনো তোমাকে নাও দেয়, তাহলে এমনি পাশে বসলেই আপনি হাওয়াতে সুগন্ধি উড়ে আসবে আর তুমি সেই সুগন্ধি নাকে পাবে। আর নাফিকুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক, আর যদি কামারের পাশে বসো আর সে কামার কাজ করছে ঢাই ঢাই করে, হ্যাঁ, হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, আর সেখানে কি হবে, হয় আগুনের ফুলকি কয়লার ফুলকি, আর না হয় লোহার জং ছুটে গিয়ে ওই আগুন তোমার কাপড়ে লাগবে, কাপড় পুড়িয়ে দেবে। আর যদি কাপড় নাও পরায় তো আগুনের ধোঁয়া তোমার নাকে লাগবে, অথবা ধোঁয়ো যদি না লাগে কমসে কম সেখানে একটা দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধ তোমার নাকে আসবে, নাকে লাগবে। তো ঠিক তুমি যদি সুসঙ্গী গ্রহণ করো তাহলে আতরওয়ালার মতো, আর যদি কুসঙ্গী গ্রহণ করো তাহলে তোমার ক্ষতি হবে। যেমন কামারের সঙ্গে বন্ধুত্ব করলে, ওঠা বসা করলে তোমার কাপড় পুড়িয়ে ফেলবে। ভালো লোকের সাথে ওঠা বসা করুন, আপনি ভালো হবেন, ভালো পাবেন। আর খারাপ লোককে প্রভাবান্বিত না করতে পারলে বর্জন করুন, নচেত খারাপ হয়ে যাবেন, খারাপ পাবেন। যদি আপনি মনে করেন যে আমি ভালো আলু, আমি ঠিক ওকে দেখে নেব, এরকম যদি আপনার শিওর হয় যে হ্যাঁ আমি পচা আলুকে ভালো করতে পারবেন নাকি, অসম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রে উল্টো হতে পারে, অনেক ক্ষেত্রে কোন ভালো জিনিস খারাপ জিনিসকেও ভালো করতে পারে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি পারব, এরকম যদি আপনার প্রভাবশালিতা থাকে, এরকম যদি আপনার সাহস থাকে, এরকম যদি আপনার অনুপ্রেরণা থাকে, ভরসা থাকে, তাহলে যান মিশান, খারাপের সঙ্গে আপনি যান। ওই যে অনেকে ভাই প্রশ্ন করছেন যে ভাই ওদের সাথে যাওয়া ঠিক কিনা, ওদের সঙ্গে যাওয়া, ওদের মজলিসে যাওয়া ঠিক কিনা, ওদের ওয়াজ শোনা ঠিক কিনা, তো আমরা কি বলি, যদি আপনার ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আছে তাহলে শোনেন। ওদের বই পড়া যাবে কি না, যদি আপনার আকিদা ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ভুল এটা ঠিক, আর না হয় যদি সব সেই ক্ষমতা না থাকে তাহলে আপনি বিদাতটাকেও সুন্নত মনে করবেন, আমল শুরু করে দেবেন, বিদাতটাকেও সুন্নত মনে করে আমল শুরু করে দেবেন, তাতে ক্ষতি হবে। এই জন্য যদি আপনি পারেন দূরে থাকুন, যদি আপনার ক্ষমতা না থাকে বাছাই করা তাহলে কি করুন, দূরে থাকুন, বিদাতের মজলিসে বসবেন না, কারণ আপনার মর্ম মূলেও বিদাত অনুপ্রবেশ করে যেতে পারে। এ ব্যাপারে সালাফদের কিছু বাণী আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, বিদাতীদের মজলিসে ওঠা বসা করবেন না, শুনে দেখি কি বলছে। দেখুন ফিতনা যখন হবে, সেই ফিতনা দেখি কেন, গিয়ে দেখি না কেমন বটে, এই যে যদি এইরকম নিয়ত হয় তার মানে আপনার মনে কি আছে, নমনীয়তা আছে, আর গেলেই আপনি ফাঁসবেন। হাদিসে আছে যখন দাজ্জালের খবর শুনবে খবরদার তার কাছে যাবে না, মনের ভেতরে কৌতূহল থাকবে দাজ্জাল কেমন দেখব, কানা দাজ্জাল কাফ, কপালে কাফের লেখা আছে না, দেখব আমি। যদি আপনার মনে এটা হয়েছে তাহলে যে ফেসেছেন আপনি, কারণ সেখানে গেলে তার কাণ্ড কারখানা দেখে আপনি আর ফিরতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল ইয়ানা আনহু, খবরদার খবরদার তার থেকে দূরে থেকো। আর এই জন্যই বলা হয়েছে যে মহিলারা বেশি তার অনুসরণ করবে, কেন মহিলারা হুজুরকে বেশি দেয় না, ঘর থেকে দেখেছেন মানে রাস্তা দিয়ে যদি একটা হাতি যায়, পাড়া গ্রামের কথা বলছি, শহরেও তাই, যদি বানরওয়ালা যায় ডুকডুকি বাজিয়ে, দেখেছেন চারিদিকে জানলা থেকে দরজা থেকে কি উঁকি ঝুঁকি মারে, উঁকি ঝুঁকি মেরে দেখতে থাকে নতুন একটা জিনিস এসছে। তো যদি দাজ্জালের খবর শুনে আর দেখবে না মনে করছেন, তখন দূর দূরান্ত থেকে লোক এসে চেষ্টা করবে যে আমি একবার দেখি, আর যেই দেখবে সেই ফাঁসবে। এই জন্য বলা হয়েছে খবরদার দূরে থেকো, দেখার চেষ্টা করো না, কারণ দেখলেই তুমি ভাসতে পারো। সালাফে সালেহীন তারা সব সময় বিদাতিদের মজলিসে বসতে মানা করতেন, বিদাতিদের কাছে বসতে মানা করতেন। কেন? এমন হতে পারে যে তুমি তার সেই সুমধুর কথা শুনে বিদাতকে সুন্নত মনে করতে পারো, আর আর মধুর সাথে বিষ মিশিয়ে দিয়ে হয়তো বা তোমার প্রাণ নাশ করতে পারে। তার শুনুন কথা, কয়েকটা কথা। ফুজাইল ইবনে ইয়াজ বলেন, যে ব্যক্তি কোন বিদাতির সাথে বসে সে ব্যক্তি হতে সাবধান, যে ব্যক্তি কোন বিদাতির সাথে বসে তাকে কোন হিকমত বা জ্ঞান দান করা হয় না। আমি পছন্দ করি যে আমার ও বিদাতির মাঝে লোহার কেল্লা হোক, দেখছেন, এমনি মাটির দেওয়াল না, লোহার দেওয়াল হোক, লোহার কেল্লা হোক, যেন বিদাতি আমার কাছে না আসতে পারে, আমি যেন তার কাছে না যাই। কোন বিদাতির নিকট খাওয়া অপেক্ষা কোন ইহুদি অথবা খ্রিস্টানের নিকট খাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়। কেন বলুন তো? কেন? কারণ ইহুদি খ্রিস্টান যা বলবে আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিদাতি তো মুসলিম, লম্বা দাড়ি, লম্বা বড় পাগড়ি, লম্বা পেড়হান পরে তো সব বলছে, মাশাআল্লাহ বহু কথা বলছে। তখন আপনি ভাববেন যে না না, এ হুজুর যা বলছে ঠিকই বলছে। তখন আপনি সহি সুন্নার আলেম ওলামা, সহি আকিদার আলেমদেরকে সন্দেহ করবেন। এইরকমই হয়, আপনারা দেখবেন বহু মানুষ সৌদি আরব থেকে যাচ্ছে, শুনে ভাবছে কি হ্যাঁ সঠিক, এটাই হচ্ছে মিয়াফিল মিয়া। তারপরে যখন নিজের গ্রামের ইমাম সাহেবের কাছে যাচ্ছে কিংবা পীর সাহেবের কাছে যাচ্ছে, তখন তারা বুঝিয়ে দিচ্ছে, তখন ওখান থেকে উল্টে প্রশ্ন করছে, আপনারা এই কন, আপনারা এই কন, আবার পাল্টে যায়, যায় না? মানুষের হৃদয় আল্লাহর দুই আঙুলের মাঝে, ফাঁকা ময়দানে পড়ে থাকা পালক বা তুলোর মতো যেদিকে হাওয়া আসে তার বিপরীত দিকে গড়িয়ে যায়, উড়ে যায়, আবার ওইদিকে হাওয়া এলে এদিকে। এই মানুষের কোন স্থিতিশীলতা নেই, কারণ নিজের এলেম নেই, নিজের জ্ঞান নেই। এই জন্য বলা হয়েছে খবরদার যেও না, কারণ সহি সুন্নাহ জানার পর যদি তুমি আবার দেশে গিয়ে পাল্টে যাওয়া যাবে, কারণ তারা তোমাকে পাল্টে দেবে যখনই আপনি তাদের সঙ্গে বলতে যাবেন। তবে হ্যাঁ, যারা আল্লাহ তাআলা তাদেরকে মজবুত করে দিয়েছেন তাদের কথা আলাদা, তারা জাহেল হলেও সেখানে গিয়ে আর সহজে পচা আলুর মতো পচে যায় না, বা ভালো আলু পচার পাশে গিয়ে পচে না। তাদের চেষ্টা থাকে কি ভালো করব, না করলেও আমি কমসে কম পচব না, এই দৃঢ় সংকল্প তার মনের ভেতরে থাকে। ইনি কি বলছেন, ইহুদি খ্রিস্টানের কথা শুনব, খাব, কিন্তু বিদাতির কাছে খাব না, তার কারণ ও যেটা বলবে সেটা আমি কি মনে করব, দিন মনে করব। মুশকিল তো এখানে। আর এই জন্যই আপনি জানবেন শয়তানের কাছে বিদাত বেশি পছন্দনীয় না কাবিরা গুনাহ বেশি পছন্দনীয়। তার মানে শয়তান আপনি চাই আপনার জন্য কে ব্যভিচারী হতে পছন্দ চান? শয়তান কি চায় যে আপনি ব্যভিচারী হন, নাকি শয়তান চায় যে আপনি বিদাতি হন? কোনটা বেশি পছন্দ শয়তানের কাছে? বিদাতটা বেশি পছন্দ। কেন বলুন তো? কারণ ব্যভিচার যদি আপনি করেন, আপনি জানেন মুসলিম যে এটা আমি গুনাহ কাজ করছি, আমি পাপ করছি, ধরা পড়লে হ্যাঁ মুশকিল আছে, পরে ক্ষমাও চাইতে পারে, কিন্তু বিদাতি যে বিদাতটা করছে সে কি মনে করছে, আমি দিন করছি, আমি ইমানের কাজ করছি, আমি নেকির কাজ করছি, সওয়াবের কাজ করছি, জীবনের কোনদিন তওবার সুযোগ হবে? কোনদিন হবে না। এই জন্য কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা হচ্ছে জাহান্নামের পথ। এই জন্য শয়তানের কাছে পছন্দ হল কি, বিদাতটাই বেশি। হাম্বল বিন ইসহাক বলেন, আমি আবু আবদুল্লাহকে বলতে শুনেছি যে কারো জন্য বিদাতিদের সাথে ওঠা বসা করা মিশা এবং সৌহার্দ্য রাখা উচিত না, বিদাতিদের সঙ্গে ওঠা বসা করা উচিত না। হাবিব ইবনে আবির জাবার বলেন, বিদাতি কথা বললে মোহাম্মদ বিন সিরিন নিজে কানে আঙ্গুল রেখে নিতেন, বিদাতি কথা বললে মোহাম্মদ বিন সিরিন নিজ কানে আঙ্গুল রেখে নিতেন, অতঃপর বলতেন, ওর মজলিস থেকে না ওঠা পর্যন্ত আমার জন্য কথা বলা বৈধ নয়। কেন আঙ্গুল রেখেন কাছে? যেও কিছু বললি আমার মনে ঢুকে যাবে, মনে ধরে যাবে, এই জন্য বাবা আমার শোনার দরকার নেই ও কি বলছে। তাহলে চিন্তা করুন, যারা ক্যাসেট নিয়ে শুনছে, যারা জলসা গিয়ে শুনছে, তাদের কথা কি বলা যায়? তারা মনে করবে না না আমি ঠিক বুঝতে পারবো। একজন ইমাম ইবনে সিরিন, একজন ইমাম, তিনি বলছেন বিদাতি কথা বললে আমি শুনব না, কানে আঙুল রাখতেন। আইয়ুব আস-সাখতিয়ানি, ইনিও একজন ইমাম। জনৈক জনৈক একজন বিদাতী বলল, হে আবু বকর, আপনাকে একটি শব্দ জিজ্ঞাসা করব। আইয়ুব নিজের অর্ধেক আঙ্গুল দ্বারা ইঙ্গিত করতে করতে বললেন, আধা শব্দও না, আধা শব্দও না, তুমি আমাকে জিজ্ঞেস করো না, কারণ তুমি এমন একটা সন্দিহান আমার মনের ভেতরে ঢুকিয়ে দেবে প্রশ্ন করে যে আমার হয়তো আমার সন্দেহ হয়ে যাবে। ইমাম আহমদ রাহমাহুল্লাহ মুসাদ্দাদকে লেখা চিঠিতে বলেন, তোমার দিনের ব্যাপারে কোন বিদাতির কাছে পরামর্শ নিও না এবং তোমার সফরে তাকে সঙ্গী করো না, কারণ তুমিও বিদাতি হয়ে যাবে, না কিছু বিদাত তুমি করে বসবে। ইবনুল জাউজি বলেন, ওদের সংসর্গ থেকে সাবধান, শিশুদেরকেও ওদের সাথে মিশতে বাধা দেওয়া ওয়াজিব, যাতে তাদের মনে মগজে বিদাত বদ্ধমূল না হয়ে যায়, আর তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দিয়ে মাশগুল করে রাখো, যাতে তা তাদের প্রকৃতিতে দুধে চিনি মতো মিশে যায়। কি বিদাতের পরিবর্তে কি আছে? সুন্নাহ, সুন্নাহ শিক্ষা দাও। বারবাহারি বলেন, কোন ব্যক্তির কাছে কোন প্রকার বিদাত প্রকাশ পেলে তুমি তার থেকে সাবধান থেকো, কেননা সে যা প্রকাশ করে তা অপেক্ষা যা গোপন করে তা অনেক বেশি। যা প্রকাশ করে যদি জানে যে হ্যাঁ সহি সুন্নাওয়ালা, তখন ধীরে ধীরে হাব্বা হাব্বা একটা একটা করে তাকে চেষ্টা করবে। তিনি আরো বলেছেন, বিদাতিরা হল বিছার মতো, বিছা মানে বিছু, ওই যে কাঁকড়া বিছু, বিছা নিজের মাথা ও সারা দেহকে মাটিতে লুকিয়ে রাখে এবং কেবল হুলটাকে বের করে রাখে, বুঝতে পারছেন? অতঃপর যখনই সুযোগ পায় তখনই হুল মারে, দংশন করে। তদনুরূপ বিদাতি লোকেদের মাঝে গুপ্ত থাকে, সমাজে গুপ্ত থাকে, যখন সুযোগ পায় তখনই নিজের ইচ্ছা পূরণ করে এবং বিদাত সেখানে প্রয়োগ করে। পক্ষান্তরে কোন ফাসেকের কাছেও বসবেন না। ফাসেক মানে ফাসেক ফাজের কাকে বলে? ফাসেক ফাজের কাকে বলে? যে ব্যক্তি কাবিরা গোনা করে। এবার কাবিরা গোনা আপনি জানেন সত্তরের অধিক, বহু রকমের কাবিরা গোনা, যেমন উদাহরণস্বরূপ প্রসিদ্ধ প্রসিদ্ধ কাবিরা গোনা কি চালাম, প্রসিদ্ধ প্রসিদ্ধ কাবিরা গোনা যেগুলো আমাদের মাঝে ঘটে, ব্যবিচার, খুন, ঘুষ, সুদ, মিথ্যা, গিবত, চুগলি, এই সব এই কাবিরা গোনা। এদেরকে কি বলা হয়? ফাসেক, নামাজ না পড়া, নামাজ না পড়া কাবিরা থেকে কাবি, ওটা বিশাল গোনা, কুফরির পর্যায়ে। নামাজ না পড়াটাও এর থেকেও বেশি বড় গোনা। তো এটাও বলতে পারা যাবে, বেনামাজির সঙ্গে বসো না, বেনামাজির সাথে ওঠা বসা করো না, ইসলাম আছে, গজল আছে, তার মানে বেনামাজির সঙ্গে ওঠা বসা করা ঠিক হবে না, কারণ তোমাকেও বেনামাজি বানিয়ে ছাড়বে। এই বন্ধুর সঙ্গে বেড়াতে গেলে নামাজের সময় হয়েছে, চল নামাজ পড়ি, না আমি আমি গোসল করিনি, আচ্ছা শুক্রবার থেকে ধরবো। আজকে কি বার? আজকে মঙ্গলবার, আগামী শুক্রবার থেকে ধরবো। শুক্রবার ছাড়া নামাজ ধরা হয় না, দেখবেন অধিকাংশ মানুষ নামাজ পড়তে বললেই বলবে শুক্রবার থেকে, জানি না কেন শুক্রবার থেকে স্টার্ট করে। অনেকে আবার চাষ শুরু করে, অনেক চাষি শুক্রবার থেকে। আরে ভাই শুক্রবারে কি আছে? শুক্রবার আসার আগে যে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনের নামাজ তোমার জন্য ফরজ না? বেশ, শুভ দিন মনে করে চাষের জন্য, তো নামাজের জন্য শুভ দিন কি? নামাজের জন্য তো আজ থেকেই পড়তে হবে। এখন যদি কেউ বলে সাধ, যদি কোন অমুসলিম মুসলিম হয় তাকে কখন নামাজ পড়তে হবে? এই সময় এই ওয়াক্ত থেকে তাকে নামাজ পড়তে হবে। আর বলছি আমি শুক্রবার থেকে পড়বো, এখন আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ যাবি, পরে পড়ে নিবি, হয়ে যাবে, পরে জামাত পাবি, তো দ্বিতীয় জামাত করে নিবি। কত রকম বুদ্ধি দিয়ে তাকে বেশিরভাগ দেখবেন, আমরা দেখেছি বন্ধু মহলে বেড়াতে গিয়ে, বাইরে বেড়াতে গিয়ে, পার্কে বেড়াতে গিয়ে বা জঙ্গলে ময়দানে মাঠে বেড়াতে গিয়ে সূর্য ডুবে চল এবার যাই নামাজ পড়ে, যাবি পড়ে নিবি, এসার সাথে পড়ে নিবি, এইভাবে মানুষকে কি করে আটকে রাখে, নামাজ পড়তে দেয় না। অতএব এইরকম বন্ধু থেকে, এইরকম সাথী সঙ্গী থেকে দূরে থাকতে হবে, কারণ এই ফাসেক ফাজের যে সে আপনাকে এমন সব কথা বলবে, বিশেষ করে প্রেম ঘটিত, নারী ঘটিত, এমনিতেই বুঝতেই পাচ্ছেন বুড়াই বুড়াই কথা হয়, কথায় কথায় কাশি, আর জুবাই জুবাই কথা হয়, কথায় কথায় হাসি। হাসিটা কিসের হয় জানেন? এই বিয়ে, প্রেম, অমুক অমুককে ভালোবাসি, অমুক সাথে আমি এই করি, অমুক সঙ্গে চাট করি, অমুকের সঙ্গে কথা বলি, অমুককে আমি টিস মারি, অমুককে আমি কিস মারি, এই একে অপরকে। দেখবেন অধিকাংশ সময়ে এই ফাসেক শ্রেণীর বন্ধুরা আপোষে এইগুলোই গল্প করে, আর বিশেষ করে যদি বিয়ে না হয়, বিয়ে হয়ে গেলে তো বইয়ের কথা অনেক বেকুফ আবার নিজের বইয়ের কথা বলে বন্ধুর কাছে, তোর বউ এমন, আমার বউ এরকম, আমার বউ এরকম, বউ নিয়ে তখন ইয়ে আর কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এমনও বেকুফ আছে। মোট কথা, ফাজের ফাসেকের কাছে তুমি বসলে পরে এই শ্রেণীর কথা শুনতে পাবে, এই প্রেম ঘটিত, ব্যবিচার ঘটিত। আসলে ভালোবাসা তো আর ভালোবাসা না, ওটা কি ব্যবিচার, আসলে ব্যবিচার। যারা এখনো পর্যন্ত ব্যবিচার করেনি তারা করছে, জীবের ব্যবিচার করছে, চোখের ব্যবিচার করছে, পায়ের ব্যবিচার করছে, হাতের ব্যবিচার তো হয়ে গেছে, আর হাতের ব্যবিচার হলে আর দেরি নেই, আসল ব্যবিচার হয়ে যাবে। মোট কথা, এদের সঙ্গে বসো না, এদের সঙ্গে বসলে ওই শ্রেণীর কথা হবে, বাজে অশ্লীল কথা হবে, লোকের গিবত হবে, না হয় পর মেয়ের চর্চা হবে, পরের মেয়ের রূপ বর্ণনা করবে, তার চুল এমন, তার গাল এমন, তার রূপ এমন, এ তো বলবেই। আর এগুলো কি এক একটা ব্যবিচার, মুখে জীবের ব্যবিচার, অশ্লীল বাক্য ছাড়া আর কি শোনার আশা করেন আপনি, তার নিকট নোংরা কিছু দেখা ছাড়া আর কি দেখার আশা করেন আপনি, তার সঙ্গে যদি মোবাইল নিয়ে বসেন তো সে কি দেখাবে আপনাকে, এ দেখ দেখ দেখ এটা দেখ এটা দেখ এটা কি আছে, তখন আপনি দেখবেন হ্যাঁ হয়তো নগ্ন নারী আছে কিংবা অবৈধ কোন মহিলা আছে, যাই হোক, তার সাথে ওঠা বসা করে আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, যেমন বলা হলো, ধীরে ধীরে রং তামাশায় মত্ত হয়ে পরিশেষে আপনিও হয়তো ফিরে যাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোক সকলকে তাদের সঙ্গী সাথী দেখে ভালো মন্দ গণ্য করো, কেননা যে মুসলিম সে মুসলিমের অনুসরণ করে এবং যে ফাসেক সে ফাসেকের অনুসরণ করে। তার মানে ফাইন্নাল কারিনা লিল মুকারিনি মুক্তাদি, কারণ সাধারণত যদি আপনি দেখেন যে কাউকে চয়েস করলেন বিয়ে দেবেন, জামাই করবেন বা নিজের বোনের বিয়ে দেবেন, তো লোকটা সম্পর্কে ডাইরেক্ট আপনি জিজ্ঞাসা করবেন এটা হতে পারছেন না, এক কাজ করেন তার বন্ধুকে জিজ্ঞেস করেন, তার বন্ধু সম্পর্কে আপনি জানেন, তাহলে বুঝতে পারবেন যে বন্ধুটা যদি এরকম হয় তাহলে সেও মানে এটা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে বলা হয়, তাছাড়া এগুলো কোন মানে নিশ্চিতভাবে কোন ইয়ে নয়, ফিক্সড নয় যে বাপ ভালো হলে ছেলে ভালো হয়, এটা সাধারণ ভালো কথা, এটা মানে সাধারণ সুবিধার কথা, মেয়ে ভালো হলে, মা ভালো হলে মেয়ে ভালো হয়, বলে আটা গুনে রুটি আর মা গুনে বেটি, দুধ গাই গুনে ঘি, গাই গুনে ঘি আর মা গুনে ঝি, সেই মতো কি বলে আপনার, যে মতো কোদাল হবে সেই মতো চাপ, সেই মতো বেটা হবে যেই মতো বাপ, এটা সাধারণতা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, এটা বলা হয়, এটা সাধারণ ব্যাপারে। কিন্তু এটাও আপনাকে জানতে হবে যে কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়, বাপের মতো হওয়া জরুরি না, নজরুলের ছেলে নজরুল হয়েছে নাকি রবি ঠাকুরের ছেলে রবি ঠাকুর হয়েছে, তাহলে তো হতো, হয় না, একজন চরিত্র আলেমের ছেলে আলেম হতে পেরেছে, একজন বড় আলেমের ছেলে বড় আলেম হয়েছে, হয়তো হতেও পারে নাও হতে পারে, সুতরাং এটা কোনো গ্যারান্টিযুক্ত কিছু না। যেমন আমরা বলি যে ভালো লোক সে ভালো বউ পাবে, বলি না বলি না, যে ভালো মেয়ে সে ভালো স্বামী পাবে, এটা আমরা বলি, কিন্তু এটা জরুরি না। কেন, আসিয়া ভালো স্বামী পায়নি, আর নূহ এবং লূত আলাইহিমা সালাম ভালো স্ত্রী পাননি, আপনিও তাই হতে পারেন, ভালোর জন্য ভালো, আয়েশার জন্য যখন মানে অপবাদ দেওয়া হলো তখন বলা হলো সকলকে যে তোমাদের নবী ভালো না মন্দ বলো, তো নবী যদি ভালো হন তাকে তোমরা বিশ্বাস করো, তো তার স্ত্রী কি করে খারাপ হতে পারে, হতেই পারে না, আত্তাইয়িবুন আলিত্তাইয়িবাতি ওয়াত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন বলা হলো না, কিন্তু এটা আম কথা, সাধারণ কথা, এইটার বিপরীত যে হবে না তার কোন গ্যারান্টি নেই। আপনি দেখুন, বাপ হলে ভাব বাল ভালো হলে পরে ছেলে খারাপ, উদাহরণ নূহ আলাইহিসসালামের ছেলে, আর ছেলে ভালো হলে বাপ খারাপ, খারাপ বেটার খারাপ, খারাপ বাপের ভালো বেটা হতে পারে না, পারে না, অধিকাংশ নবীকে দেখেন আপনি খেয়াল করে, ইব্রাহিম আসলামকে নেন, ইব্রাহিম আসলামের বাপ কত বুঝালেন ইব্রাহিম, কিন্তু বাপ বুঝলেন না, তো এইভাবে এইরকম হতেই পারে। আপনি জানেন যে ভালো ঘরের ছেলে যদি খারাপ হতে পারে তাহলে খারাপ ঘরের ছেলে ভালো হতে পারে, এটা হচ্ছে সাধারণ কথা। অতএব যদি তুমি দেখো যে বন্ধু, সেই বন্ধু কেমন হবে, তাহলে তার বন্ধুর চরিত্র জানো, যদি বন্ধুর চরিত্র জানো তো তার চরিত্র আন্দাজ করে লোকটাকে আন্দাজ করা যাবে, এটা কার কথা, ইবনে মাসউদের কথা। এমন লোকের সাথে ওঠা বসা করবেন না যার যারা মুনাফিক ও ইসলামের গোপন শত্রু। যদি আপনি বুঝেন সে ইসলাম বিরোধী কথাবার্তা বলছে, তার সঙ্গ ছেড়ে দিন। যারা নামে মুসলমান হলেও কামে কিন্তু শয়তান, যারা আল্লাহ দিন ও আয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, কুফরি করে, তাদের মজলিসে বসতে নিষেধ করে মহান আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াইজা রাআইতাল্লাযীনা ইয়াখুদূনা ফী আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুদু ফী হাদীসিন গায়রিহ ওয়াইম্মা ইয়ামসিয়ান্নাকা আশ-শাইতানু ফালা তাক'উদ বা'দা আয-যিকরা মা'আল কওমিয যালিমিন। যখন তুমি দেখবে তারা আমার নিদর্শন আমার আয়াত সম্বন্ধে সমালোচনামূলক বিতর্ক বা নিরর্থক আলোচনায় মগ্ন হয়েছে, তখন তুমি দূরে সরে পড়বে, সেখানে আর বসবে না। যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়, আর শয়তান যদি তোমাকে কথা ভুলিয়ে ফেলে যেদের সঙ্গে বসা যাবে না, ভুলিয়ে ফেলেছে শয়তান, তাহলে স্মরণ হওয়া মাত্র তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না, সেখান উঠে তুমি চলে যাবে, সেখান ছেড়ে তুমি চলে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, লাকাদ নাযযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাক'উদু মা'আহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহ ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। এখানে কথা শুনেন যে হুজুর ও আমরা যা আছে আছে, আমি আমরা ঠিক আছি, আপনি ভালো লোক, আপনি ঠিক আছে, ঠিক আছে, তোর রুমে যাবে না, যাবে না, হ্যাঁ যাবো, ও কিন্তু টিভি দেখে, ও কিন্তু ভিডিও আছে, ও কিন্তু অসুবিধা নেই, ও দেখো তো আমার কি, ও কাঠ খাবে, ও আঙ্গার হাঁকবে, আমি আপনার পাশে, আমি আপনার ভালো থাকবো, এটা কি সম্ভব? যদি মনে করেন যে কেউ খারাপ হলো তো হলো, আমি ভালো থাকবো, তাহলে আল্লাহ তাআলার এই বাণীটা কমসে কম আপনি মনে রাখবেন। আল্লাহ তাআলা কিতাবে তোমাদের প্রতি এই বিধান অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হচ্ছে এবং তা নিয়ে বিদ্রুপ করা হচ্ছে, তখন যে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হয় সে পর্যন্ত তোমরা তাদের সাথে বসবে না। আপনি পারবেন টিভিটা বন্ধ করতে? না, ও আমরা দেখবে, তাহলে হলো না। আপনি প্রতিবাদ করতে পারবেন ও যে ইসলাম বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন সন্দেহ উত্থাপন করে নানা রকম মন্তব্য করছে, পারবেন বন্ধ করতে? না, ও আমরা কাট খাবে, ও আঙ্গার হাঁকবে, আমি আমরা বসলাম, না এটা হতে পারে না। বরং তুমি যেমন মনে মনে ঘৃণা করবে, তোমার হাতে বাধা দেওয়ার ক্ষমতা নেই, মুখে বাধা দেওয়ার ক্ষমতা নেই, বলবেন যে আমি মনে মনে ঘৃণা করি, ঠিক আছে, মনে মনে ঘৃণা করলে তার সঙ্গে বসে থাকা হবে না? অসম্ভব, বসে থাকা যাবে না, নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে। ইন্নাকুম ইযাম মিসলুহুম, না হয় তোমরা তাদেরই মতো হয়ে যাবে। অবশ্যই আল্লাহ মুনাফিক কপট ও কাফের অবিশ্বাসীদের সকলকে জাহান্নামে একত্রিত করবেন। সুতরাং আগে থেকেই বুঝে নেন, সতর্ক হয়ে যান, কোন মজলিসে আসা যাওয়া করবেন, কার রুমে আসা যাওয়া করবেন, কে আপনার সাথী হবে, কার জলসা আপনি শুনবেন, কার বই আপনি পড়বেন, কার ভিডিও আপনি দেখবেন, এগুলো আপনি নিজেই চয়েস করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই চয়েসের ক্ষমতা রাখি, নচেত এমন দিন আসছে, ভালোবাসা বন্ধুত্বের ব্যাপারটা আছে, আজ আমরা যাকে ভালোবাসি কাল কেয়ামতে তার সঙ্গে হাসর হবে, সে যেখানে যাবে আপনিও যাবেন। আপনি যদি কোন খেলোয়াড়ের সঙ্গে খুব ভালোবাসা রাখেন, সে তার সঙ্গে আপনার হাসর হবে। কোন অভিনেতা অভিনেত্রীকে যদি খুব ভালোবাসেন, তাদের জন্য প্রাণ দিতে পারেন, তাহলে তাদের সঙ্গেই হাসর হবে। আপনি যদি কোন আলেম বড় আলেমকে ভালোবাসেন, তাহলে কালকে আমাতে সেই আলেমের সঙ্গে আপনার হাসর হবে। দেখেন আপনি চয়েস করে নেন, আপনার এই দুনিয়া, আপনার হাসর, আপনার নসর, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।